السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم بعثني ربي رحمة للعالمين وهدى للعالمين أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান রব্বুল আলামিন যিনি বিশ্ব দরবারের মহান পরিচালক এবং মালিক, আমাদের মহান মালিক এবং মনির, তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে সমাজের অনেক অনেক মানুষ থেকে বাছাই করে নির্বাচিত করে দিনের সমাজ আর বুঝ দান করে মনোনীত দিন জুমার দিন ইবাদতের জন্য রহমতের পরিবেশ, মসজিদের পরিবেশ, আল্লাহ তাআলার খাস মজলিসের পরিবেশে আসার তৌফিক দান করলেন। এজন্য প্রথমে সেই মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে মৌখিকভাবে শুকর গুজার হই, দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ঠিক এই মুহূর্তে পৃথিবীর কত মানুষ, সমাজের কত মানুষ কত গর্হিত কাজে, অন্যায় কাজে লিপ্ত হয়ে জড়িত হয়ে, আবার অনেক মানুষের উপরে অনেক দুরবস্থা, কঠিন অবস্থা বিরাজিত হচ্ছে, অগণিত অসংখ্য অবস্থা, দুরবস্থা, কঠিন অবস্থা মানুষের মধ্যে অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং তার মনোনীত দিনের বুঝ দান করেছেন, মসজিদের পরিবেশে আসার তৌফিক দান। হাদিসে আছে দিনের সমাজ, দিনের বুঝ, এটা সবচেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই হতে পারে। আমরা যে ইবাদত বন্দেগি করি, এই ইবাদত করা কখনোই সম্ভব নয় যদি আল্লাহ তাআলা দিনের সমাজ আর বুঝ দান না করে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহ তাআলা যার কল্যাণের ফয়সালা করেন, যার ভালোর ফয়সালা করেন, আল্লাহ তবারক ওয়া তাআলা তাকে দ্বীনের সমজ আর বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমার আপনার ভবিষ্যৎ, আমার আপনার দুনিয়ার ভবিষ্যৎ এবং পরকালীন জিন্দেগীর ভবিষ্যতে কল্যাণ কামনা করেছেন, এই জন্য দ্বীনের সমজ আর বুঝ দান করেন। হাদিস শরীফে আছে সবচেয়ে বড় দোয়া, কারো জন্য যদি দোয়া দেওয়া হয় সবচেয়ে বড় দোয়া হল আল্লাহ তাকে দ্বীনের সমজ আর বুঝ দান করেন। আল্লাহ রসুল কোন সাহাবিকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আর মহব্বত করে তার জন্য দোয়া দিয়েছেন, এই দোয়াটাই দিয়েছেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন, ইয়া আল্লাহ তাকে দ্বীনের সমজ আর বুঝ দান করেন। এর চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছুই হইতে পারে না, দ্বীনের সমজ আর বুঝ। এই দ্বীনের সমজ আর বুঝকে কোরআনের ভাষায় হিকমত বলা হয়েছে। সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে বড় বুদ্ধি আর সবচেয়ে বড় বুঝ হল দ্বীনের বুঝ, এটাকে হিকমত বলা হয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন, আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা মাহরুম করেন। ইউতিল হিকমাত মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে হিকমত দান করি, দ্বীনের সমজ আর বুঝ দান করি, আর যেই ব্যক্তি হিকমত পাইল, দ্বীনের সমজ আর বুঝ পাইল, অগণিত অসংখ্য কল্যাণের অধিকারী হয়েছে। আল্লাহ তাআলার দান আমাকে আপনাকে দ্বীনের সমজ ছোটা ফাটা অল্প যত সামান্য হলেও দ্বীনের সমজ আর বুঝ দান করেছেন, এই জন্য আমরা এই মসজিদের পরিবেশে আসতে পারি। প্রায় আজকে মহরম চাঁদের 25 তারিখ প্রায় শেষের দিকে, এরপরে আমার আপনার সামনে আসবে সফর মাস, সফর চাঁদ। এই চাঁদগুলো মুসলমানদের জীবনে বড় গুরুত্বপূর্ণ, বড় তাৎপর্যপূর্ণ আছে, যেহেতু এই সময়গুলোতে আমাদের প্রিয় হাবিব সাইয়েদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, দিনের জন্য কষ্ট করেছেন, মেহনত করেছেন, কুরবানি করেছেন, সাহাবায়ে কেরামও হিজরত করেছেন, কষ্ট করেছেন, আমাদের কাছে যেই দিন পৌঁছেছে তাদের কষ্টের মাধ্যমে, তাদের কুরবানির মাধ্যমে আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা দিনকে পৌঁছায় দিন। এই জন্য ওই কথাগুলো স্মরণ করা, হিজরত নুসরতের কথা, দিনের জন্য মেহনতের কথাকে স্মরণ করা, আর নিজেদের জীবনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসা, নিজের জীবনকে ওই বিষয়গুলোর দ্বারা সাজানো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে এই কথাগুলো বলেছেন যে দ্বীনের জন্য যারা কুরবানি করবে, দ্বীনের জন্য যারা মেহনত করবে, দ্বীনের জন্য যারা পরীক্ষা দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কামিয়াবির পথকে উন্মুক্ত করে দেবে। দুনিয়াতেও তাদের সফলতা আসবেই আসবে, পরকালীন জিন্দেগিতেও সফলতা আসবেই আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনফাল 9 পারা কোরআনে কারীম, এই সূরাতুল আনফালের 74 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা হিজরত আর নুসরতের আলোচনা করেন। যেহেতু হিজরতের মাস, এজন্য আমরা হিজরত নিয়ে এই ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আলোচনাকে শুধু নিছক আলোচনা নয়, শ্রোতা বক্তা প্রত্যেকের জন্যই আমলের জন্য কবুল আর মঞ্জুর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষ যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়নের পর হিজরত করেছে, মুসলমানদের হিজরতের মাস, সাহাবায়ে কেরামের হিজরতের মাস এই মাস, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা দ্বীনের জন্য মুজাহাদা করেছে, কষ্ট করেছে, কুরবানি করেছে, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, আর ওই সমস্ত ব্যক্তি যারা দীনদারদেরকে, মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এক হলো হিজরত, আরেক হলো নুসরত। কিছু মুসলমান হিজরত করেছে, তাদেরকে মুহাজির বলা হয়, আর কিছু মুসলমান তারা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে, ঠিকানা দিয়েছে, জায়গা দিয়েছে এবং তাদের সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা উভয় শ্রেণীর জন্য বড় কামিয়াবির কথা, বড় সফলতার কথা আল্লাহ তাআলা শুনান। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষেরাই ইমানের দাবিতে খাঁটি নির্ভেজাল সত্যবাদী। লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে মাগফিরাত, ক্ষমার ঘোষণা এবং জান্নাতে সম্মানিত রিজিক, সম্মানিত খাদ্য, নিয়ামত তাদের জন্য। ভাই, দ্বীনের জন্য মেহনত করা, আমরা তো আসলে মেহনত করা ঠিকই নাই, আমরা জানি না, কারণ আমরা মৌরসি সূত্রে, উত্তরাধিকার সূত্রে আমরা মুসলমান। আমাদের বাপকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছে, এটাও বহুত বড় নেয়ামত। বাপ দাদাকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, সেই সূত্র ধরে আমরাও মুসলমান। আল্লাহ তাআলা চাইলে এমনটি নাও করতে পারতেন, এটাও বহুত বড় নেয়ামত। আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের বাপ দাদাদেরকেও মুসলমান বানিয়েছেন, ইমানওয়ালা বানিয়ে আমরাও সেই সূত্র ধরে মুসলমান। কিন্তু ইসলামের জন্য কষ্ট করা, ইসলামের জন্য মেহনত করা, কুরবানি করা, এক তিতিক্ষা স্বীকার করা, এটা আমরা এখনো শিখি নাই, আমরা এখনো জানি। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দাগি থেকে, সাহাবায়ে কেরামের জীবন থেকে এগুলি নেওয়া যায়, নিয়ে আমাদের জীবনকে সাজানো যায়। গত জুমায় হিজরতের আলোচনা করতেছিলাম, আলোচনা করতে করতে এক পর্যায়ে রেখে দিয়েছিলাম যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের দায়িত্বগুলো বুঝিয়ে দিলেন, দিয়ে তিনি হিজরতের জন্য মদিনার পথে রওনা করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আলী, আমার নির্দেশ এসে গেছে, আমি এক মুহূর্ত আর থাকতে পারবো না, আমি মদিনায় চলে যাব, কাফেরদের আমানতগুলো আমি কিভাবে পৌঁছাবো এই চিন্তায় আমি অস্থির। এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোমাকে আমি এই আমানতের জিম্মাদার বানাইতে চাই, অমুকের আমানত অমুককে দিবে, অমুকের আমানত অমুককে দিবে, এটা আমি তোমার কাছে রেখে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি যদি আমাকে দায়িত্ব দেন, সেই দায়িত্ব অমান্য করার ক্ষমতা আমার নাই, অবশ্যই আমি দায়িত্ব নিয়ে নিব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আলী, তুমি আমার স্থলাভিষিক্ত হিসেবে থাকো, আমানতের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত বুঝায় না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি আসবে না, তুমি একটু পরে আসো, আমি আগে গেলাম, তবে মনে কষ্ট নিও না, দুঃখ নিও না, আমি তোমাকে রেখে যাচ্ছি, আমি তোমাকে ছাড়া মদিনায় ঢুকবো না, মদিনার বাইরে থাকবো, তুমি যখন আসবে তোমাকে সাথে নিয়ে আমি মদিনায় ঢুকবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে বললেন, সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে হুজুর ঠিক আছে, আমি আপনার স্থলাভিষিক্তার দায়িত্ব পালন করব, আমানতের দায়িত্ব আমি পালন করব, তবে আমার চিন্তা হয়, আমার পেরেশানি হয় যে যখন কাফের রয়েছে আপনাকে পাবে না, আমাকে পাবে আপনার স্থলে, তখন হয়তো বা তারা মদিনার পথ ধরবে, যে মুহাম্মদ হয়তো মদিনার দিকে গেছে, হয়তো বা মদিনার পথ ধরে তারা আপনাকে খুঁজে বের করবে, বের করে আপনাকে হত্যা করে ফেলবে, এক নজর আমি আপনাকে দেখতে পারবো না, এই জন্য আপনার কম্বলখানা দিয়ে যান, আমি আপনার কম্বল গায়ে দিয়ে আমি আপনার বেডে শুয়ে থাকবো, আমি যদিও আমি মারা যাই, আমি আপনার জন্য মারা যাবো, দিনের জন্য মারা যাবো, কিন্তু আপনি নিরাপদ মদিনায় পৌঁছে যান। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদেরকে নবীর সহবতের জন্য কবুল করেছে, নবীর সাহচর্যতার জন্য কবুল করেছিলেন, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে মনোনীত করেছেন। তারা দিনের জন্য কষ্ট করেছেন, চিন্তা করা যায় যেই লোকটাকে মারার জন্য মানুষেরা সংকল্প করেছে, ফায়সালা করেছে, 24 জন নওজোয়ান তারা তরবারি নিয়ে আসতেছে, আর ওই লোকের বেদে ইনি শুয়ে থাকবে, ওই লোকের স্থলাভিষিক্ততা পালন করে ওই লোকের বেডে শুয়ে থাকবে, আর বলতেছে আমার কোনো চিন্তা নাই, চিন্তা আপনাকে নিয়ে, আপনি যেন মদিনায় নিরাপদে পৌঁছেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কম্বলখানা চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল দিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কম্বলকে মাথা থেকে পা পর্যন্ত জড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেডে শুয়ে পড়লেন। আর হিজরতের সফরে যারাই সঙ্গী হয়েছে, সামান্য সময়ের জন্য যারা সঙ্গী হয়েছে সাহাবায়ে কিরাম, তারা বিপদের সঙ্গে হয়েছেন, বিপদের ভাগ নিয়েছেন, কারণ এটা কঠিন সফর, এটা অত্যন্ত দুঃখের সফর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কোথাও বললেন, যদি কাফেররা এসে আপনাকে না পায়, আমাকে যদি আপনার রাগটা যদি আমার উপরে ঝাড়ে, এটা আমার আফসোসের কিছু নাই, আমি আপনার জন্য জীবন দিয়ে দিব, আমার কোনো কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, ওহির ভিত্তিতে জানতেন যে আলীর কোনো ক্ষতি হবে না, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ হেফাজত করবেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, ঘাট থেকে বের হয়ে এই রাত্রের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করলেন, ডাক দিলেন, এই আবু সুহাবার ছেলে আবু বকর। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই গভীর রাত্রে মনে হয় তিনি জাগ্রত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় কিছু সামান নিয়ে, সফরের সামান নিয়ে তিনি বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বললেন, হে আবু বকর, তোমাকে তো আমি ইতিপূর্বে জানাই নাই, কোনো মোবাইলও করি নাই, টেলিফোনও নাই, তুমি যে অল্প সময়ের মধ্যে বের হয়ে আসলে, তোমাকে কি জিবরীল আমিন বলেছিল হিজরতের কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমার মতো নগণ্যের কাছে জিবরীল আমিন কেন আসবে? আজ থেকে এক বছর আগে আপনি একটা কথা বলেছিলেন, আপনি বলেছিলেন, কোথার কথা বলেছিলেন, হে আবু বকর, হয়তো আমাদের এই দেশে থাকা হবে না, এই দেশ হয়তো ছাড়তে হবে, তো যখন যেখানে যাই তুমি আমার সঙ্গী হিসাবে থাকবে, ওই কথাটা আমার মনে আছে। আমি জানি, আমি আবু বকর জানি, পয়গম্বরের জবান থেকে কোনো কথার কোথাও যদি উচ্চারিত হয় আল্লাহ তাআলা সেটাকে বাস্তবায়িত করবেন, করবেন। পয়গম্বরের জবান, এই জবান সাধারণ জবান নয়, ওই জবান থেকে যা যা উচ্চারিত হবে সবগুলোই আল্লাহ তাআলা বাস্তবায়িত করবেন। আমি ওই এক বছর থেকে, তখন থেকে নিয়ে রাত্রের আরামের ঘুমকে আমি হারাম করেছি, রাত্রে আমি ঘুম যাই না, আমি জাগ্রত থাকি, আপনি কখন আসবেন, কখন আমাকে ডাক দিবেন, আর আমার যেন দেরি না হয় সাথে সাথে আপনার ডাকে আমি সাড়া দিতে পারি। আমার যদি আপনার ডাকে সাড়া দিতে দেরি হয়ে যায়, বড় ব্যাদবি হয়ে যাবে, গোস্তাকি হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার সফরের সঙ্গী হিসেবে আমাকে যদি কবুল না করেন, এই ভয়ে ভয়ে আমি একটি বছর পর্যন্ত আমি ভালোভাবে ঘুম যাই। তাও অপর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় কুরবানি করেছেন দিনের জন্য ভাই, কত কষ্ট করেছেন, কত ত্যাগ আর তিতিক্ষা স্বীকার করেছেন দিনের জন্য। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের হিজরতের এই মোবারক সফরের সঙ্গী ছিলেন, তাকে সাথে নিয়ে বের হয়ে পড়লেন মদিনার, মদিনার পথে বের হয়ে পড়লেন। এদিকে কাফেররা তাদের পরামর্শ অনুযায়ী, ফয়সালা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনকে ঘেরাও, আল্লাহ রাসূলের বাসাকে ঘেরাও করলো। ঘেরাও করে এরকম ২৪ জন যুবক তারা উলঙ্গ তরবারি নিয়ে এসে ঘেরাও করে। আবু জাহাল ছিল, আবু জাহাল এক পর্যায়ে বলল, আমরা কুরাইশ জাতি, আমরা বিরাট জাতি, আমরা রাতের অন্ধকারে কারো উপর আক্রমণ করবো না, একটু খরচা হোক, সকাল হোক, উনি তো ভিতরে আছে, উনি তো আর বাইরে হয় নাই, ওনাকে আমরা ধরে ফেলবো, ধরে এরপরে আমরা হত্যা করবো। রাতের অন্ধকারে আক্রমণ করে না, এটা আরবের নিয়ম ছিল যে রাতের অন্ধকারে আক্রমণ করা কাপুরুষতা। যাই হোক, যখন খরচা হয়ে গেল, সকাল হয়ে গেল, তখন তারা ভিতরে ঢুকে পড়লো, দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এরকম ভাবে শুয়ে আছে। তারা গেল, আবু জাহাল গেল, গেল যাওয়ার পর এরকম ভাবে যেহেতু কম্বল জড়িয়ে তিনি শুয়ে আছেন, কম্বলটা টান দিল, টান দিয়ে বলছে, এই এই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, তাড়াতাড়ি উঠ, তোর সময় শেষ হয়ে গেছে, সময় শেষ, আর কোনো সময় দেওয়া যাবে না তোমার। যেই কম্বলটা হেঁটাইছে, দেখে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, দেখে যে তাদেরই নেতা আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহ এক পর্যায়ে রাগ হয়ে আবু জাহাল বলছে, তুমি কেন এখানে, তো তোমার ভাই কোথায় গেছে বলো। আলী রাদিয়াল্লাহ তিনি কোথার পণ্ডিত ছিলেন, তিনি এক পর্যায়ে বললেন যে ভাই তালাশ করতেছো তোমরা মোহাম্মদকে, আমার ভাইকে তালাশ করতেছো, আমাকে জিজ্ঞাসা করতেছো, তোমরা বলো আমার ভাইকে কি করেছো, তোমরা তাড়াতাড়ি বলো, আমি তো বলতে পারি। এক পর্যায়ে আবু জাহাল বলল যে এনার সাথে তর্ক করে লাভ নাই, আমরা খুঁজতে যাই কোথায় গেছে মোহাম্মদ, কোথায় গেছে তাকে খুঁজি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুকে হেফাজত করে দিল। যাকে এক পর্যায়ে কাফেররা চিন্তা ভাবনা করে বলল যে আবু বকরের কাছে যাওয়া হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রধান শিষ্য, সেখানে হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থাকতে পারে। আবু জাহাল তার দল বলকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছে, যা দেখে যে ওখানে দরজা খোলায়, কারণ আল্লাহ রসুল একটু আগে তো বাইরে হয়ে চলে গেছেন আবু বকরকে নিয়ে, দরজা খোলা, দরজাকে ডাক দিয়ে বলছে আবু কুহাফার ছেলে আবু বকর বেরো, ভিতরে তো নাই। তখন আসমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকরের বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বের হয়ে আসছেন, চাই তোমার বাপ কই, ডাকো, তোমার বাপ নাই, বলছে বাপ নাই, বলছে কোথায় গেছে আমি বলতে পারি না, আমি বলতে পারবো না, এই কথা বলছি, এ কথা বলি নাই যে আমি জানি না, এ কথা বলি নাই, বরং বলছে আমি বলতে পারবো না, কারণ উনি তো বলতে পারবে না, ঠিকই আছে। এক পর্যায়ে আবু জাহাল আসমা রাদিয়াল্লাহু আনহা কেমন একটা চর মারছে, এমন একটা চর মারছে কিতাবে আছে, ওই চরের আঘাতে একেবারে তিনি জমিনে পড়ে কিতাবে লেখছে মহিলা সাহাবি ইসলামের জন্য সর্বপ্রথম নির্যাতিত হন, নিপীড়িত হন এই আসমা রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, একপর যা আবু জাহাল সেখান থেকে বের হয়ে পড়লো, বের হয়ে ঘোষণা দিয়ে দিল যে মোহাম্মদকে যে ধরে এনে দিতে পারবে, যে জিন্দা তোমার মূর্তা এনে দিতে পারবে, তার জন্য 100টি উট এরকম পুরস্কার দেওয়া হবে। যাই হোক, নাউযুবিল্লাহি মিন যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে এরকম ভাবে সফর সঙ্গী হিসেবে আবু বকরকে সাথে নিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গোলামও সাথে ছিলেন, এরকম ভাবে তারা এমন পথ ধরে ধরে যাচ্ছেন আঁকা বাঁকা পথ, যেই পথে কোনো মানুষ স্বাভাবিক চলাচল করে না, গ্রামের আঁকা বাঁকা কিছু পথ ধরে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুজুরকে নিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে প্রতিমধ্যে কিছু কাফের বণিক দল তাদের সাথে সাক্ষাৎ হল, তারা আবু বকরকে চিনে কিন্তু মোহাম্মদকে চিনে না। তারা এক পর্যায়ে বললো, এই আবু বকর তোমার সাথে একে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তার পরীক্ষা শুরু হয়ে গেছে, সিদ্দিকিয়াতের পরীক্ষা, তিনি যে সিদ্দিক, তিনি সত্যবাদী, তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মিথ্যা কথা বলেন, তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন যে কাফেররা বলতে তিনি কে, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলেন তাহলে তো হুজুর ধরা পড়ে, আর যদি মিথ্যা কথা বলেন তাহলে সিদ্দিকিয়া থাকে না। এখন উনি এমন ভাবে কথা বললেন যে কথা সত্য হয়ে যায় মিথ্যা হয় না। তিনি বললেন, হুয়া রাজুলুন ইয়াহদিনি আস-সাবিল, আল্লাহ রাসূলের ব্যাপারে বললেন যিনি এমন একজন ব্যক্তি যিনি আমাকে পথ দেখান। কাফের মুশরিকরা মনে করলো যে আবু বকর এই আঁকা বাঁকা পথগুলো চিনে না, তো একটা লোককে ধরে নিয়ে আসছে, ঠিক করছে, রাহবর বানিয়ে নিছে যে তাকে পথ দেখাইছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝাইছেন যে ইনি আমাকে আখিরাতের পথ দেখান, মৃত্যুর পরে জগতের পথ দেখান, কল্যাণের পথ দেখান, এতে বুঝেছিল আর কি, কিন্তু তারা তো এটা বুঝে নেই। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদিতার পরীক্ষায় তিনি কামিয়াবি অর্জন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হুজুরকে নিয়ে যান, এমন ভাবে নিয়ে গেছেন, কিতাবে লেখছে আল্লাহ রসুলের জন্য তিনি পেরেশান, আল্লাহ রসুলের জন্য তিনি অস্থির, যে কিভাবে তাকে আরাম করে নিয়ে যাবেন, কখনো ডানে চলেন, কখনো বামে চলেন, কখনো সামনে চলেন হুজুরের, কখনো পিছনে চলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এক পর্যায়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর তুমি কেন এত অস্থির, হুজুর আমি এই জন্য অস্থির, কখনো ডানে যায় আপনার আপনার ডানে কখনো যায়, আমি বামে যাই, কখনো সামনে যাই কখনো পিছনে যাই, ভয় পাই কাফেররা আপনাকে কি ধরে ফেলে কিনা, আমি এই চিন্তায় আপনি আমি মারা গেলে কিছু হবে না, কিন্তু আপনি নবী, আপনি যদি মারা যান আপনাকে যদি কাফের ধরে ফেলে তাহলে দিনের বহুত বড় ক্ষতি হয়ে যাবে, এই চিন্তায় আমি অস্থির, আমি ঠিক থাকতে পারি না, কখনো ডানে কখনো বামে কখনো সামনে কখনো পিছনে আমি যাই। ভাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এরকম ভাবে কত কষ্ট করেছেন দিনের জন্য, এই দিন আমার আপনার কাছে এমনি পৌঁছে গেছে তা নয়, এমনি পৌঁছে গেছে এমন বিষয় নয়, বরং অনেক কষ্টের বিনিময়ে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত এই দিনটাকে পৌঁছায়। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসাবে এরকম ভাবে প্রথম গিয়ে একটা গুহা থেকে আশ্রয় নিল, হর পর্বত একটা পাহাড় ছিল আর কি, হর পর্বত ওই পর্বতের গুহা ছিল যেটাকে গারে হর বলা হয়, সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম করেছিলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুম ধরেছি, আমি একটু ঘুম যাবো, আমি একটু আরাম করছি। যাই হোক ওই গুহা মক্কা থেকে বেশি দূরে না, অল্প দূরে এই গুহা, এই সওর গুহা সওর পর্বতের গুহায় গিয়ে আশ্রয় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ঢুকতে চলেন, আবু বকর বললেন যে হুজুর আপনি আগে ঢুকেন না, এটা গুহা, এই গুহাতে সব কিছু থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, আমি আগে গুহাটা পরিষ্কার করে নি, এরপরে আপনার ঢোকার জন্য আমি উপযোগী বানায় নি, এরপরে আপনি ঢুকবেন, আপনি আগে ঢুকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে ঢুকলেন, ঢোকার পর গুহাটাকে পরিষ্কার করলেন, সব কিছুর ভয় করেন নাই, কোনো কিছুর ভয় করেন নাই, কারণ তিনি মুসিবতের ভাগ নিয়েছেন, আল্লাহ রাসূলের সফর সঙ্গী, রসুলকে বাঁচাইতে যা যা করার দরকার, রসুলকে আরাম পৌঁছাইতে যা যা করার দরকার তাই তাই তিনি করেন। তিনি গুহাটাকে পরিষ্কার করলেন, পরিষ্কার করার পর কিছু গর্ত ছিল ওনার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে এরকম ভাবে গর্তগুলো বন্ধ করলেন, গর্তগুলো বন্ধ করলে যারা একটা গন্ধ গর্ত বন্ধ করতে পারতেছিলেন না, উনি পা দিয়ে ওটাকে চিপে ধরে রাখলেন আর হুজুরকে বললেন হুজুর আপনি এসে বসেন। আল্লাহ রাসূল বললেন যে আমি একটু আরাম করতে চাই, আমার একটু ঘুমের প্রয়োজন, আরামের প্রয়োজন, আমি একটু ঘুম যেতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর আমি চারজন হয়ে বসি, আপনি আমার কোলে আপনি ঘুমিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চার জামু হয়ে বসলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সার মোবারক মাথা মোবারককে তার কোলে দিয়ে এরকম ঘুমিয়ে পড়ল। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যাকার তিনি লেখেন যে আল্লাহ রাসূল এমন ভাবে শুয়ে পড়লেন আবু বকরের কোলে মাথা দিয়ে, মনে হচ্ছে যেন জীবন্ত কোরআন রেহালের উপর হয়ে গেছে। আমরা যেমন কোরআনে কারিমকে রেহালের উপর রাখি, কোরআনে কারিম একটা হলো থিওরিক্যাল যেটা আমাদের কাছে আছে, এই কোরআনে কারিম হলো থিওরিক্যাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন, সমস্ত কোরআনের বিষয়গুলো তার মধ্যে ছিল। জীবন্ত কোরআন একটা রেহানের উপর রাখলে যেরকম হয় এরকম তিনি এরকম ভাবে আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে তিনি আরাম করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছেন এই গুহার মধ্যে, অনেক কষ্ট করেছেন, শুধু কষ্ট আর কষ্ট নয়, ওই যে একটা গর্ত বন্ধ করতে পারেন নাই, পা দিয়ে চেপে ধরে রাখছিলেন, ওই গর্তের ভিতর থেকে একটা সাপ এসে ওনাকে দংশন করছে, হিসাবে আছে সাপ দংশন করছে, সাপের বিষে জর্জরিত হয়ে গেছেন তিনি, কিন্তু একটু নড়াচড়া করতেছেন না। আল্লাহ রসুল কষ্ট পাবেন, আল্লাহ রসুলের ঘুমের ব্যাঘাত ঘটবে, তার শান্তির ব্যাঘাত ঘটবে, আমি নড়াচড়া করতে পারি না। এক পর্যায়ে যখন বিষে জর্জরিত হয়ে গেছে পাহাড়ি সাপ, বিষাক্ত সাপ, অনেক বিষাক্ত সাপ ওনার শরীরে বিষে জর্জরিত হয়ে উনি কাঁদতেছেন আর চোখ থেকে পানি গিয়ে আল্লাহ রসুলের চেহারায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে বললেন আবু বকর কি হয়েছে হুজুর এই ঘটনা আমাকে কেন বলো নাই? বলি নাই হুজুর, আপনার ঘুমের কষ্ট হবে, আপনার শান্তিতে ব্যাঘাত ঘটবে, আমি আপনাকে কষ্ট দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই ক্ষতস্থানে যেখানে সাপ দংশন করেছে একটু থুতু মোবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে সমস্ত বিষ পানি হয়ে গেল, ভাই আল্লাহ রসুলের জন্য কষ্ট করেছেন, কেন কষ্ট করেছেন? দিনের জন্য কষ্ট করেছেন। কেন মুজাহাদা করেছেন? দিনের জন্য করেছেন, আল্লাহর জন্য করেছেন। আর সেই দিনকে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে তাদের কষ্টের বদৌলতে আমার আপনার পর্যন্ত পৌঁছায় দিন। সাহাবাই কেরাম, এক একজন সাহাবাই কেরাম যদি সাধারণ সাহাবি হয় তাদের বহুত বড় মর্যাদা, বহুত বড় মাকাম আল্লাহ তাআলা। এবার পর্যন্ত আল্লাহ তাআলা তাদের জন্য রেজামন্দির ঘোষণা দিয়ে দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছেন, খুশি হয়েছেন। এই ঘোষণা এবার পর্যন্ত যতদিন কোরআন আছে ততদিন পর্যন্ত এই ঘোষণা থাকবে। এই জন্য সাহাবাই কেরাম তাদের জিন্দেগি এগুলি আমাদের মোতালা করা চাই। তারা দিনের জন্য কত কষ্ট করেছেন, মেহনত করেছেন, এগুলি যদি আমরা জানি তাহলে দিন শেখার জন্য, ইমাম শেখার জন্য, দিন অন্বেষণ করার জন্য আমাদের থেকেও অল্প কিছু হলেও চেষ্টা হবে, মেহনত হবে। আসলে ভাই আমরা দুনিয়ার জন্য কষ্ট করতে শিখেছি, আমরা দুনিয়ার জন্য হাজার কষ্ট করতে রাজি আছি। কেন? এটা আমাদের বুঝে এসে গেছে, এটা আমাদের বুঝের মধ্যে ধরেছে। কিন্তু আখেরাত তো আমাদের বুঝের মধ্যে এখনো ধরে নাই, ইসলাম এখনো বুঝের মধ্যে ধরে নাই, যার কারণে ইসলামের জন্য, দিনের জন্য কষ্ট করতে পারি না। ভাই দিনের জন্য যে যত পরীক্ষা দিয়েছে, যত পরীক্ষা দিয়েছে আল্লাহ তাআলা তার তত প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়া এবং আখেরাত। সাধারণ দুনিয়াতে আমরা দেখি যে যারা যত পরীক্ষা দেয়, বিভিন্ন চাকরিজীবীরা পরীক্ষা দেয়, যার যত পরীক্ষা তার তত প্রমোশন। যে সমস্ত চাকরিতে পরীক্ষা নেয় ওখানে কোনো প্রমোশনও নেই। গ্রাম পুলিশ চৌকিদার, গ্রাম পুলিশ একটা পদ আছে, ওখানে কোনো পরীক্ষা দিকে কিছু নাই, প্রমোশনও নেই। আর অন্যান্য চাকরিতে দেখেন কত পরীক্ষা, কত ইন্টারভিউ, এই যত পরীক্ষা তত প্রমোশন। সেই জন্য ভাই দিনের জন্য মেহনত করা, দিনের জন্য চেষ্টা করা, মুজাহাদা করা, এটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা মাধ্যম রেখেছেন। এমন পর্যন্ত এই মাধ্যম আছে, আল্লাহ তাআলা আমার আপনার দিনের মধ্যে তরক্কি দান করবেন, পদোন্নতি দান করবেন, এবং আল্লাহ তাআলা তার খাস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করবেন। এই জন্য ভাই আমাদের বাকি সময়গুলো, জিন্দগির সময়গুলো এগুলি মেহনত করে, দিনের জন্য মেহনত করে, মুজাহাদা করে এটাকে ব্যয় করা চাই। যারাই দিনের জন্য মেহনত করেছে, সামান্য মেহনত, যারা পরিমাণ মেহনত, আল্লাহ তারা তাদের এরকম ভাবে প্রমোশন দান করেছে, উন্নতি দান। এই জন্য ভাই আমরা অনেক কিছুই জানি না, অনেক বিষয়ে জানি না, এগুলি শেখার প্রয়োজন। এরকম ভাবে বর্তমান জামানায় শেখার বয়স্কদের জন্য অনেক ব্যবস্থা, অনেক পদ্ধতি বাইরে রয়েছে। কেউ যদি খালি নিয়োগ করে তাহলে অনেক কিছুই শিখতে পারে। এক জামানায় শেখার মতো মানুষ ছিল না, জিজ্ঞাসা করার মতো মানুষ ছিল না, সহি মানুষ ছিল না, কিন্তু এখন অনেক ধরনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে, অনেক ব্যবস্থা আছে। এই জন্য খালি নিয়ত রাখা যে আমি শিখব, আমি জানব, আমি শিখব, আমি দিন অন্বেষণ করব, এই নিয়ত যদি রাখেন, এই পিপাসা যদি পয়দা করেন দিনের মধ্যে, আল্লাহ তাআলা আপনার আমার দিনের পিপাসা নিবারণের জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলো বোঝার, অনুধাবন করার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো হিজরতের বাকি কথাগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই যারা সুন্নাত পড়ি নাই, চার রাকাত সুন্নাত নামাজ আদায় করুন।